بسم اللہ الرحمن الرحیم اسلامی سماج بپلبر آبشک پورب شرط توحید আমাদের সমাজ জীবনে শিল্প সংস্কৃতি এমনকি ঈমান ও আকীদায় তাওহীদের পরিবর্তে শিরক ও বিদআতের গন্ধ অনুমিত হচ্ছে অহরহ। সঠিক ইসলামী আকীদা পুষ্ট সমাজ গড়ার লক্ষ্যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ময়দানে নেমেছে তাওহীদের শানিত কৃপান হাতে নিয়ে। ইসলামী পুনর্জাগরণের নতুন সহস্রাব্দে আল-হেরা আবারও উন্মোচন করছে তার মর্ম স্পর্শী সঙ্গীতের ঝাঁপি, যা হতে পারে মুসলিম উম্মার সাংস্কৃতিক জিন্দেগির দিকে নির্দেশনা। পরিবেশনায় আল-হেরা শিল্পী গোষ্ঠী। আল-হেরা কালেমায়ে তাইয়েবার মহান শিক্ষা, জাহেলিয়াতের দুর্গ বিদারী এক বজ্র নিনাদ। যুগে যুগে তাই সকল আম্বিয়ায়ে কেরাম দাওয়াত দিয়েছেন এ কালেমার দিকে। আল-হেরা তাই তোমাকে ডাকছে, পড়ো না একবার লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। মৌতের সময় বুঝিতে পারিবে, মৌতের সময় বুঝিতে পারিবে তাওহীদ কালেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। কবরে শুইলে বুঝিতে পারিবে, কবরে শুইলে বুঝিতে পারিবে আফজালু জিকিরের কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। হাসুরের মাঠে বুঝিতে পারিবে মন, হাসুরের মাঠে বুঝিতে পারিবে মন তাওহীদ কালেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। মিজানের পাল্লায় দেখিতে পাইবে মন, মিজানের পাল্লায় দেখিতে পাইবে মন আফজালু জিকিরের কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। কুলছে রাতের উপরে দেখিতে পাইবে মন, কুলছে রাতের উপরে দেখিতে পাইবে মন তাওহীদ কালেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ।